বলল, রাসূলুল্লাহ আমি সবর করব, আমি জান্নাত চাই, কিন্তু ইয়া রাসূলুল্লাহ আমার এই রোগের সময় আমার দেহ থেকে কাপড় সরে যায়, তার জন্য আপনি দোয়া করে দেন যেন আমার দেহ থেকে কাপড়টা সরে না যায়। দেখলেন মহিলা জান্নাতি মহিলা, আর আমাদের মহিলাদের কথা শোনে, বাইরে যাওয়া অভ্যেস আছে, এখন এই মেলা লেগেছে, দেখেছেন মেলা, মহিলারা মেলাতে যাওয়ার জন্য, মেলা দেখার জন্য ছটফট করছে, হ্যাঁ পুরুষদের সঙ্গে কথা বলার জন্য, পুরুষদের মুখ দেখার জন্য, হ্যাঁ নতুন কিছু জিনিস কিনবো, হ্যাঁ ছটফট করছে, বাইরে বেরোতে পারে না মহিলারা, পাড়া গ্রামের মহিলারা, শহরের মহিলার তো ব্যাপারই আলাদা, আর শহুরে মেহের মহিলারা যদি পর্দায় থাকে তো বাইরে যাওয়ার জন্য জানে যে স্বামী যেতে দেবে না, তো কত রকম মশিলা বের করে, শেষকালে নাক দিয়ে পোকা ঝরছে, স্বামীকে তখন বলে হবো সর্দি লেগেছে, একবার হাসপাতাল যেতে হতো, আর হাসপাতাল যাওয়ার জন্য তখন সাজগোজ দেখেন, সাজের বাহার দেখেন, ঠোঁটে লিপস্টিক দেখেন, আর চোখে কাজল দেখেন, ওই মহিলা আর এই মহিলা যে রোগের চিকিৎসার দরকার নেই, তবে আমার দেহ থেকে কাপড় যেন না সরে যায় রাসূলুল্লাহ, আর এ বলছে রোগ হয়েছে রোগ হোক তবে আমি হাসপাতাল যেতে পাবো, বাইরে একবার বেড়াতে তো পাবো, আর সেই সুযোগে নাকে আমার চোখে, নাকে তো নয় কি বলে ঠোঁটাই লিপস্টিক লাগাতে পাবো, অবশ্য নাকে লাগাবো সব ব্যবস্থা আছে, গালেও গাল পালিশ আছে, হ্যাঁ ভুরুতেও লাগাবার কিছু আছে, চোখের পাম্বিতেও লাগাবার কিছু আছে, কপালে নানা রকম, এখন দেখেছেন যে এখন এখন কি পাওয়া যাচ্ছে, কি বলে এখন ফেস মেকআপ বক্স, মেকআপ বক্স, টুল বক্স যেমন গাড়িতে থাকে তেমনি মহিলাদের ব্যাগে মেকআপ বক্স থাকে, কোন সময় কোন যন্ত্রটা কাজে লাগে দেখছেন গাড়িতে কোনটা, নানা রকম যন্ত্র থাকে, আর মহিলাদের ব্যাগে কি থাকে মেকআপ বক্স, কোন সময় কোন রংটা কম হয়ে গেছে চট করে লাগিয়ে নেবে, কার জন্য রং, রং কার জন্য, আগের যুগে রং ছিল শুধু স্বামীর জন্য, আর এই যুগে রং হয়েছে কার জন্য, স্বামীর জন্য না, স্বামীকে কালি ঝুলি দেখবে, বাড়ির ভিতরে নোংরা শাড়ি পরে থাকবে, নোংরা হয়ে থাকবে, আর যখনই বাইরে যাবে মাশাআল্লাহ তখন স্টুল বক্স বের হবে, তখন মেকআপ বক্স বের হবে, কেন বাড়িতে দেখাতে, বাইরে দেখাতে হবে, এখন সমস্ত বাইরের জন্য স্বামীর জন্য নেয়নি, ইয়া রাসূলুল্লাহ জান্নাতি কেন হলো, জান্নাতি শুধু এই জন্য হলো যে সে রোগ সবুর করবে, যখন জান্নাত চায়, আর আমার দেহ থেকে যেন কাপড় সরে না যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দোয়া করলেন যেন তোমার দেহ থেকে কাপড় সরে না যায়। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মসজিদে এলেন, ইবনে মাসউদ নামাজ পড়ছিলেন, সেখানে আবু বকর ও উমর ছিলেন, বুঝিয়ে কথাটা বলবছিলাম, আবু বকর ও উমর ছিলেন, তিনি সূরা পড়ছিলেন, এমন সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলে সালতো তা ইবনে মাসউদ তুমি দোয়া করো আল্লাহ কবুল করবে, আর দোয়া করো কবুল করবে, তারপরে আল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু দোয়া করলেন, দোয়া করো কবুল করবে, তারপরে আবু বকর উমরের কাছে একটা হাদিস বললেন, মানে আহা পায়াকরা কোরআন খতম কামা উনজিল ফালিয়াকরা আলা কিরাত ইবনে উম্মে মা'বাদ, যে ব্যক্তি কোরআন পড়তে চায় সে যেন ইবনে মাসুদের মতো কোরআন পড়ে, যেমন ভাবে অবতীর্ণ হয়েছে সেভাবে যদি কোরআন পড়তে চায় তাহলে ইবনে মাসুদের কোরআন হচ্ছে একবারে যেন আসমানি কোরআনের মতো যেমন ভাবে নাজিল হয়েছে। আবু বকর উমরের মধ্যে প্রতিযোগিতা হয়ে গেল, আবু বকর মনে মনে ভাবছেন এই খবর আমি সবার আগে কাকে দেবো, ইবনে মাসুদকে আমি সবার আগে দেবো, আর উমর ভাবছেন যে এই খবরটা আমি আগে ইবনে মাসুদকে দেবো, যে ইবনে আল্লাহ রাসূল তোমাকে বলেছেন যে তুমি দোয়া করো কবুল হবে, আর হবেই গ্যারান্টি, আর দ্বিতীয় কথা তোমার কোরআন পড়ার জন্যই কথা বলেছে। উমর বলছেন আমি গেলাম ইবনে মাসুদের কাছে গিয়ে দেখছি আবু বকর সিদ্দিক আগে হাজির হয়ে আছে, আল্লাহ এটাও পারলাম না, প্রতিযোগিতায় আবার গেলে গেলাম, যাই হোক তাকে জিজ্ঞাসা করা হলো, হে ইবনে মাসউদ তুমি কাল রাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন চাও, তুমি চাও আল্লাহ কবুল করবেন, তুমি কি চেয়েছিলে আল্লাহর কাছে, আল্লাহর কাছে কি চেয়েছিলে, যা চাইবে তাই পাবে, দুনিয়া চাইবে তাই তাই পাবে, সোনা দানা চাইবে তাই পাবে, জান্নাত চাইবে তাই পাবে, কি চেয়েছিলে তুমি, আবু বকর বলছেন আমি চেয়েছিলাম আল্লাহুম্মা ইন্নী আসালুকা ঈমানান লা ইয়াতাদ, আল্লাহ আমি তোমার কাছে এমন ঈমান চাই যে ঈমান কোনোদিন যে মানে মোরতাদ হয়ে যায় না, ওয়া নাঈমান লা ইয়ানবাত, আর এমন নিয়ামত চাই যে নিয়ামত কোনদিন শেষ হয় না। ওয়া মুরাফাকাতা মুহাম্মাদিন ফি আলাল জান্নাতিল খুলদ, আর মুহাম্মদ নবীর সংকোচায়কাল জান্নাতিল খুলদে। দেখছেন সব যা চাইলে তাই পাবে, তাকে এখতিয়ার দেওয়া হলো, তিনি চাইলেন কি জান্নাত। রাবিয়া ইবনে কাব তিনি বলছেন, আমি আল্লাহ রসুলের খিদমত করতাম, রাত্রে এসে আল্লাহ রসুলের খিদমত করতাম, হুজুর পানি এসে দিতাম। তারপর একদিন খিদমত দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে বললেন, তুমি আমার কাছে আসছো, খিদমত করছো, তুমি আমার কাছে কিছু চাও, আমার কাছে কিছু চাও, চাইলে কি হবে, আল্লাহ নবীর কাছে যা চাইবো তাই পাবো। তখন রাবিয়া বললেন, আমাকে একটু সময় দেন আল্লাহ রসুল, আমি ভেবে নিই আমি কি চাইবো, আমি ভেবে নিই আমি কি চাইবো। আমি হলে বলতাম, আল্লাহ রসুল আমার জন্য দোয়া করুন যেন আমাদের কাছে 100 বিঘা সম্পত্তি হয়, 5 তলা বিল্ডিং হয়, 5খানা গাড়ি হয়, হ্যাঁ এইভাবে সুন্দর জীবন হয় ইত্যাদি। কেউ বলবে বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে পারে, কেউ নানা রকম নিজের মনে মনে আশা, দুনিয়া আশা। কিন্তু সাহাবী রাবিয়া ইবনে কাব বললেন যে, আমাকে সময় দিন আল্লাহ রসুল, চট করে চাইন বা তা না, সময় দিন। সময় দেওয়া হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে জিজ্ঞাসা করলেন, আল্লাহ রসুল জিজ্ঞাসা করলেন, হ্যাঁ তুমি কিছু চাইবে? রাবিয়া বলছেন, আমি চিন্তা ভাবনা করে দেখলাম দুনিয়ার দিন তো মাত্র কয়টা দিন, 70 বছর, বড় জোর 80 বছর, 100 বছর, এ তো শেষ হয়ে যাবে, এই দুনিয়াটা কোনোভাবেই পার হয়ে যাবে, যেটা কঠিন দিন, যে দিন কোনোদিনই শেষ হবে না। তাই আমি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি কাছে চাইলাম যে, আল্লাহ রসুল আমি চাই যেন আল্লাহ তাআলা আমাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাত দান করেন। আরেক রিওয়ায়াতে বর্ণনা আছে, ইয়া রাসূলুল্লাহ আমি চাই যেন জান্নাতে আপনার সাথী হয়ে থাকি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাহলে তুমি বেশি বেশি সিজদা করে আমাকে এ ব্যাপারে সহযোগিতা করো। দেখলেন, তিনি চাইলে অনেক কিছু চাইতে পারতেন, কিন্তু চাইলেন তা কি জান্নাত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন কোন বাজুর কাছে গিয়েছিলেন, বাদু মরুভূমিতে যারা বাস করে সেখানে গেলেন, সেখানে আল্লাহ রসুলের খিদমত করলে, উপকার করলে, আল্লাহ রসুল তাকে বাদুকে বললেন যে, তুমি আমার কাছে এসো, আমি তোমার কিছু বিনিময় দেব, আমার কাছে এসো। একদিন বাদু মদিনায় এসে উপস্থিত হলো, তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সাল হাজাতাক, তোমার কি প্রয়োজন তুমি চেয়ে নাও বলো। অমনি সাথে সাথে বাদু কোন ভাবনা চিন্তা না করে, বাদু মানে বেদুইন, আপনারা তো বাদু বোঝেন, দেশের লোকে বোঝে না, বেদুইন, ভাবনা চিন্তা না করে এরা তো দুনিয়ার চিন্তাধারা ছিল, মরুভূমিতে কষ্ট পায়, বললো আমি একটা উটনি চাই, উটনি, আমি একটা কি চাই, উটনি চাই, যা কি থাকবে ওই তার জিনপোস টিনপোস থাকবে, যাতে বসে যাওয়া যায়, আর দুধের বকরি চাই, যাতে করে দুধ দইয়ে আমার পরিবারের লোক খায়। আল্লাহ নবীর কাছে কি চাইলেন, আল্লাহ দেখছেন, এই যে মূর্খ তুমি, গোটা কত ফুলেই তোমার ভরল প্রাণ, চাইতে যদি মিলত তোমায়।